কোনিচিওয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব 25তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে ডেস্কের নিচে ঢুকে পড়ুন। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না যখন অধ্যাপক সুজুকির জাপানি ভাষার ক্লাস করছিল, তখন হঠাৎ স্কুল ভবন কাঁপতে আরম্ভ করল। চলুন তাহলে শোনা যাক 25তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে ডেস্কের নিচে ঢুকে পড়ুন। জিশিনদা, মিন্না ওচিচুইতে স্কুয়ে নো শিতা নি হাইরে। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। অধ্যাপক সুজুকি বললেন জিশিনদা, ভূমিকম্প, অর্থাৎ ভূমিকম্প হচ্ছে। জিশিন মানে ভূমিকম্প, দা এটি আসলে দেস কথাটির অমার্জিত রূপ যা বাক্যের শেষে বসে। অধ্যাপক সুজুকি আরো বললেন মিন্না উচিতে, সবাই শান্ত থাকুন। মিন্না কথাটির অর্থ সকলে, উচিতে এটি হল উচিৎকিমাস অর্থাৎ শান্ত থাকা ক্রিয়াটির তে রূপ, যা এখানে নৈমিত্তিক ভঙ্গির অনুজ্ঞা প্রকাশ করছে। মার্জিত ভঙ্গিতে এটি হবে উচিতে কুদাসাই, অনুগ্রহ করে শান্ত থাকুন। স্কুয়ে নো শিতা নি হাইরে, ডেস্কের নিচে ঢুকে পড়ুন, এটিও অনুজ্ঞাবোধক বাক্য। আর এটাই হল আজকের মূল বাক্য। স্কুয়ে মানে ডেস্ক, যেমন ক্লাসরুমের শিক্ষার্থীরা যে ডেস্ক ব্যবহার করে। নো যথারীতি সম্বন্ধবাচক অব্যয়। শিতা অর্থ হল নিচে। স্কুয়ে নো শিতা মানে দাঁড়ালো ডেস্কের নিচে। এরপরে আছে নি, চলাচলের অভিমুখ প্রকাশক অব্যয় পদ। হাইরে মানে প্রবেশ করুন, এক্ষেত্রে নিচে ঢুকে পড়ুন। এই অনুজ্ঞাবোধক কথাটি যে মূল ক্রিয়া থেকে এসেছে তা হল হাইরিমাস অর্থাৎ প্রবেশ করা বা ঢুকে পড়া। মনে হচ্ছে এই প্রথমবারের মতো আমরা অনুজ্ঞাবোধক বাক্য শিখলাম। এই অনুজ্ঞাবোধক রূপটি এ ধরনের জরুরি পরিস্থিতিতে এবং যান চলাচলের নির্দেশনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দুর্যোগের সময় যখন পালাও কথাটি বলা হয়, তখন নিগেমাস অর্থাৎ পালানো বা সরে যাওয়া ক্রিয়াটির অনুজ্ঞাবাচক রূপ নিগেরো ব্যবহার করা হয়। এরপর অধ্যাপক সুজুকি বললেন ইউরেওয়া ওসামাত্তা ইয়োদা, ভূকম্পন কমেছে বলে মনে হচ্ছে। ইউরে মানে কম্পন, ওসামাত্তা অর্থ কমেছে, এটি হল ওসামারিমাস অর্থাৎ কমা ক্রিয়াটির তা রূপ, যা দিয়ে নিষ্পন্ন ক্রিয়া বোঝানো হয়। ইয়োদা কথাটির অর্থ বলে মনে হচ্ছে। এটি হল পরিস্থিতি দেখে শুনে বক্তার মতামত প্রকাশের একটি নৈমিত্তিক অভিব্যক্তি। খেয়াল রাখবেন ইয়োদা কথাটির আগে ক্রিয়ার মার্জিত রূপ যেমন মাস ইত্যাদি ব্যবহার করা যায় না। তাহলে ইয়োদা কথাটির মার্জিত রূপ কি হবে? এটা হল ইয়োদেস। যাই হোক, আন্না বলল বিক্রিস্তা, আশ্চর্য হয়েছি। বিক্রিস্তা মানে হল আশ্চর্য বা অবাক হয়েছি। বিক্রিস্তা এই রূপটি হল ক্রিয়ার তা রূপ। এর মূল ক্রিয়াটি হল বিক্রিসিমাস, আশ্চর্য বা অবাক হওয়া। ক্রিয়াপদের তা রূপ দিয়ে অতীতকাল বা সম্পন্ন ক্রিয়া প্রকাশ পায়। জাপানে সত্যি প্রচুর ভূমিকম্প হয়, তাই না? নিহোন কথাটির অর্থ হল জাপান, ওয়া হচ্ছে প্রসঙ্গ নির্দেশক অব্যয়, হন্তোনি মানে সত্যি, জিশিং হল ভূমিকম্প, না হচ্ছে কর্তা নির্দেশক অব্যয়, ওই এটি একটি বিশেষণ যার অর্থ অনেক প্রচুর। এরপর রয়েছে দেশ, এটি হল বাক্য শেষ করার মার্জিত শব্দ। নে এটি শ্রোতার সম্মতি পাওয়ার জন্য বাক্যের শেষে জুড়ে দেওয়া একটি পার্টিকেল। আচ্ছা বলুন তো, প্রসঙ্গ নির্দেশক পার্টিকেল ওয়া এবং কর্তা নির্দেশক পার্টিকেল গা, এই দুটির মধ্যে পার্থক্য কি? ভালো প্রশ্ন। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেই হচ্ছে প্রসঙ্গ, এবং এটি নির্দেশ করতে ওয়া ব্যবহার করা হয়। আর কর্তা হল ক্রিয়া সম্পন্নকারী, যে অনেক ক্ষেত্রেই নিজেই প্রসঙ্গের ভূমিকায় থাকে। তাই কর্তার পর সাধারণত গা এবং অনেক ক্ষেত্রে ওয়া ব্যবহার করা হয়। কর্তার কৃতকর্ম অথবা পরিস্থিতি তুলে ধরা হয় বাক্যের বিধেয় অংশে। এবার প্রসঙ্গ এবং কর্তার পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা একটি বাক্য শোনা যাক। হাতি প্রসঙ্গে বলা যায় ওদের নাক লম্বা। হাতি মানে জাপানিতে জো, নাক হচ্ছে হানা আর লম্বা মানে নাগাই। তাহলে বলতে পারি জো ওয়া হানাঙ্গা নাগাই। হাতি প্রসঙ্গে বলা যায় ওদের নাক লম্বা। কাজেই প্রসঙ্গ হল হাতি আর কর্তা হচ্ছে নাক। ঠিক বলেছেন। এবার চলুন আরেকবার শুনে নেওয়া যাক ২৫তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল স্কুয়ে নো শিতা নি হাইরে, ডেস্কের নিচে ঢুকে পড়ুন। জিশিন দা মিন্না ওচিচুইতে স্কুয়ে নো শিতা নি হাইরে। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমাদেরকে ক্রিয়াপদের অনুজ্ঞা রূপ বিশদভাবে শিখিয়ে দিন না? চলুন টিচারের কাছ থেকে জেনে নেওয়া যাক। টিচার বললেন, জাপানি ক্রিয়াপদের মাস রূপ থেকে অনুজ্ঞা অর্থাৎ আদেশ বা নির্দেশবাচক রূপ তৈরি করার নিয়মগুলো বলছি। প্রথমত, যেসব ক্রিয়ার মাস রূপের ঠিক আগে এ স্বরোচ্চারণ অথবা একার যুক্ত ব্যঞ্জন থাকে, সেক্ষেত্রে মাস বাদ দিয়ে সেখানে জুড়ে দিন রো। যেমন খাওয়া থাবে মাস, এটি হয়ে যাবে থাবে রো, খাও। আবার যেসব ক্রিয়ার মাস রূপের ঠিক আগে ই স্বরোচ্চারণ বা ইকারযুক্ত ব্যঞ্জন থাকে, সেক্ষেত্রে দুরকম নিয়ম হতে পারে। একটি নিয়মে কতগুলো ক্রিয়ার মাস অংশটি বদলে রো বানাতে হয়। যেমন জেগে ওঠা বা ওকিমাস, কথাটি হয়ে যাবে ওকিরো, ওঠো। অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয় নিয়মটি প্রযোজ্য, সেটি হল মাস বাদ দিয়ে এর ঠিক আগে থাকা ইকারান্ত ব্যঞ্জন উচ্চারণটিকে এ কারান্ত বানানো। যেমন প্রবেশ করা বা ঢোকা কথাটির জাপানি আজকের পাঠে জেনেছেন হাইরিমাস, এটি এই নিয়মে বদলে গিয়ে দাঁড়ায় হাইরে, প্রবেশ করো বা ঢুকে পড়ো, পড়ুন ইত্যাদি। তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রম হল আসা জাপানিতে কিমাস, এটির অনুজ্ঞারূপ হচ্ছে কই, এসো। জেনে রাখা ভালো যে ক্রিয়ার অনুজ্ঞারূপটি দিয়ে জোরালো আদেশ বা নির্দেশ বোঝায়। মহিলারা সাধারণত এটি ব্যবহার করেন না। পুরুষ বা মহিলা উভয়ই ব্যবহার করতে পারেন এমন একটি মার্জিত অনুরোধের ভঙ্গি হল ক্রিয়ার মাস অংশটি বাদ দিয়ে তার পরিবর্তে জুড়ে দিন নাসাই। তাহলে খাওয়া থাবে মাস ক্রিয়াটির অনুরোধবাচক রূপ হবে থাবে নাসাই, প্লিজ খান। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এটি হলো ভূমিকম্পে আসবাবপত্র ঝাঁকুনির শব্দ, তাই না? হ্যাঁ, জাপানিতে এই পরিস্থিতিকে বলা হয় গাতা গাতা। শুনলেন, গাতা গাতা, এটি দিয়ে বোঝায় কিভাবে তাক এবং ডেস্ক অল্প অল্প ঝাঁকুনি খায়। ভূমিকম্প সম্পর্কিত আরেকটি শব্দ শুনে দেখুন, গুরা গুরা, এটিও শুনলেন গুরা গুরা, এটি দিয়ে বাড়িঘর এবং আসবাবপত্র বেশ জোরে জোরে এবং বারবার কাঁপুনির এবং কোনো কিছু অস্থিতিশীল হয়ে পড়ার পরিস্থিতি বোঝায়। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ গাতা গাতা এবং গুরা গুরা। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, ভূমিকম্প হলে প্রথমেই যা করতে হবে তা হল রেডিও বা টেলিভিশন থেকে এ সম্পর্কিত খবর শুনে নেওয়া। আমাকে এমন কিছুই করতে বলা হয়েছে। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল স্কুয়ে নো শিতা নি হাইরে, ডেস্কের নিচে ঢুকে পড়ুন। আগামী পর্বেও আমরা আন্নার ক্যাম্পাস জীবন সম্পর্কে জানব। শ্রোতা বন্ধু, তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।